إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তিনটি বিষয় নিয়ে। প্রথম বিষয়টি হচ্ছে জাদুটোনা, দ্বিতীয়টি জ্যোতিষশাস্ত্র যাকে ইংরেজিতে অ্যাস্ট্রোলজি বলা হয়, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে ভাগ্য গণনা, ফরচুন টেলিং। জাদুটোনা বলতে আমরা বোঝাচ্ছি মূলত ব্ল্যাক ম্যাজিক, অথবা এর জন্য ইংরেজিতে আরেকটি শব্দ হতে পারে সর্সারি। আর ম্যাজিক বলতে বর্তমান সময়ে মানুষ যা বোঝে এর মধ্যে অনেক কিছু চলে আসে, যেগুলো সরাসরি আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, তবে সেগুলোর প্রতিও আমরা ইশারা করব ইনশাআল্লাহ। মূলত আমরা জাদুটোনা বলতে বোঝাচ্ছি এমন, ওয়ালাইকুম সালাম, এমন ধরনের জাদু যেটা জিনদের সহায়তায় করা হয়ে থাকে। তো এই তিনটি বিষয়, জাদুটোনা, জ্যোতিষশাস্ত্র এবং ভাগ্য গণনা, এই তিনটি বিষয়ের মধ্যে কিছু মিল আছে, আর এই মিলের কারণে এগুলোকে আমরা একই আলোচনার মধ্যে একই অধ্যায় নিয়ে এসেছি। এর মধ্যে সর্বপ্রথম যে মিল সেটা হচ্ছে অস্পষ্টতা। জাদুটোনার মাধ্যমে যা কিছু অর্জন করা হয় এবং জ্যোতিষশাস্ত্র এবং ভাগ্য গণনা, এই বিদ্যাগুলো, এই সবগুলোর মধ্যে অস্পষ্ট অথবা গোপন উপায় উপকরণ ব্যবহার করা হয়ে থাকে, এবং আরবিতে জাদুটোনার জন্য যে শব্দটি আছে সেহার, এই সেহার শব্দ ভাষাগত দিক থেকে এর অর্থের মূলে রয়েছে এমন কিছু যেটা অপ্রকাশ্য, এমন কোন উপকরণ, উপায়, কজ অথবা সাবাব যেটা অপ্রকাশ্য, এটাকে সেহের বলা হয় আরবি ভাষায়। তো এই অপ্রকাশ্যতার ব্যাপারটি, এটা ভাগ্য গণনার ক্ষেত্রেও আছে, জ্যোতিষশাস্ত্রের মধ্যেও আছে। যেমন জ্যোতিষশাস্ত্রে আলোচনা করা হয়ে থাকে মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব সম্পর্কে। মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব এই বিষয়টি স্পষ্ট নয়, এটা যেমন একদিকে বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয়, অপরদিকে কোরআন এবং সুন্নাতেও এর কোনো দলিল নেই, এর কোনো প্রমাণ নেই। এবং ভাগ্য গণনার অথবা ফরচুন টেলিং, ভবিষ্যৎ বলা, ভবিষ্যৎবাণী করা, কারো ভাগ্য, ভাগ্যে কি আছে, সামনে কি আছে, এগুলো বলার জন্য, নির্ণয় করার জন্য যে সমস্ত যত রকমের পদ্ধতি আছে, এই সবগুলো গোপন, অপ্রকাশ্য, অস্পষ্ট, এগুলো বিজ্ঞানের দ্বারা অথবা প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করা যায় না, আবার কোরআন এবং হাদিসেও এগুলো কোনো দলিল নেই। এদিক থেকে এই বিষয়গুলো সবই একই ক্যাটাগরি, একই শ্রেণীর মধ্যে পড়ে, জাদুটোনা, অ্যাস্ট্রোলজি, ফরচুন টেলিং, ভাগ্য গণনা ইত্যাদি, এগুলো সব একই শ্রেণীর মধ্যে পড়ে। এই হচ্ছে একটা মিল। এগুলোর মধ্যে আরেকটা মিল হচ্ছে গাইবের জগতের সাথে, বিশেষভাবে গাইবের মধ্যে আমরা বলতে চাচ্ছি এখানে জিনদের জগতের সাথে এর একটা সম্পর্ক আছে। এগুলো যারা চর্চা করে তারা মূলত জিনদের সাহায্য নেয়। জিনদের জগৎ সম্পর্কে শুরুতেই বলতে হয় যে জিনদের জগৎ আমাদের জন্য অদৃশ্য। এই জগতের সাথে যোগাযোগের কোনো বৈধ উপায় নেই। প্রাকৃতিকভাবে বা বৈজ্ঞানিকভাবে যেমন আমরা জিনদের সাথে যোগাযোগ করতে পারি না, মোবাইল ফোনের মাধ্যমে অথবা ইমেল করে, চিঠি লিখে জিনদের সাথে যোগাযোগ করা যাবে না। কেউ যদি চায় যে ঢাকা শহরে জিনদের যে সর্দার আছে তার সাথে আমি একটু যোগাযোগ করতে চাই, তাহলে তার ফোন নাম্বারও কোথাও পাওয়া যাবে না, তার ইমেল অ্যাড্রেসও নাই, তার সাথে যোগাযোগের কোনো সাইন্টিফিক ওয়ে জানা নাই। এবং কোরআন এবং সুন্নাতেও জিনের সাথে যোগাযোগের কোনো পদ্ধতি বলা নাই, অথবা একে উৎসাহ দেওয়া হয়নি, বরং গাইবের জগৎ হওয়ার কারণে, অদৃশ্য হওয়ার কারণে এই জগতের সাথে কোনো রকমের যোগাযোগের চেষ্টা করাটাই নিষিদ্ধ আমাদের জন্য। যদিও অনেক সময় আপনারা দেখবেন কোরআনের কোনো কোনো কপির শুরুতে লেখা থাকে, বিভিন্ন সুরার ফজিলত লেখা থাকে, সেখানে লেখা থাকে সুরা জিন 700 বার, অথবা অনেকবার পাঠ করলে জিন বসে আসবে, জিন অধীনস্থ হয়ে যাবে, জিন পোষ মানবে। এটা সঠিক নয়, এগুলো সঠিক নয়। জিন পোষ মানে না, আসলে মানুষ জিনের পোষ মানে, বিষয়টা কিন্তু উল্টা। মানুষ জিন পালতে পারে না, বরং জিন কখনো মানুষ পালে। জিন, শয়তান জিন যারা আছে, তারা এই সমস্ত জাদুকর এবং গণক শ্রেণীর লোকদেরকে, এদেরকে তাদের পোষ্য বলা যায়, তারা এদেরকে পালছে। কারণ জিনদের সাথে যোগাযোগ করার জন্য এবং জিনদেরকে কাজে লাগানোর জন্য, জিনদের সহায়তা নেওয়ার জন্য এই সমস্ত মানুষেরা জিনদের ইবাদত করে থাকে এবং বিভিন্ন শিরকি এবং কুফরি কাজ করে থাকে, বিভিন্ন নোংরা কাজ করে থাকে, বিভিন্ন অন্যায় অপরাধ করে থাকে। একজন সফল জাদুকর কে? একজন সফল জাদুকর যদি বলা হয়, তাহলে দেখা যাবে যে যে জাদুকর যত বেশি অন্যায় কাজ, পাপ কাজ এবং নোংরামি করতে পারবে, সে জাদুতে তত এক্সপার্ট। এখানে আমরা জাদু বলতে কি বুঝাচ্ছি? ব্ল্যাক ম্যাজিক, প্রাইমারিলি আমরা বুঝাচ্ছি ব্ল্যাক ম্যাজিক। আর হাত সাফাইয়ের জাদু, ভেলকিবাজি যেগুলো আছে, অথবা বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে মানুষের চোখ ফাঁকি দিয়ে যে জাদু আছে, যেটা আপনার জুয়েলাইসের জাদু জাতীয়, সেটার বিধানটা আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা জাদু বলতে বুঝাচ্ছি ব্ল্যাক ম্যাজিক। তো এই জিনদের সাথে যোগাযোগ করার জন্য, যেহেতু এটা কোনো বৈধ পথ নেই, এই সমস্ত মানুষেরা তারা জিনদের ইবাদত করে থাকে এবং বিভিন্ন জিনদের নির্দেশে বিভিন্ন শিরকি এবং কুফরি কাজ করলে জিনেরা তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে সাহায্য করতে প্রস্তুত হয়, তাদেরকে জাদু শিক্ষা দেয় এবং এই সমস্ত কাজে তাদেরকে সহায়তা করে থাকে। এই হচ্ছে আপনার ভাগ্য গণনা, জাদুবিদ্যা, এগুলোর মধ্যে এবং জিনদের সহায়তায় আর যা কিছু করা হয়, এই সমস্ত শয়তানি কর্মকাণ্ডের মূল কথা হচ্ছে এটাই। অতএব এখানে মানুষের সাথে জিনদের একটা লেনদেন হচ্ছে, এটা আল কোরআনের মধ্যে এসেছে। আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, বলছেন ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন ইয়া মাশারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনস। আল্লাহ পাক যেদিন সকলকে একত্র করবেন, জিনদের উদ্দেশ্যে বলবেন, তোমরা মানুষের মধ্যে অনেক অনেককে তোমরা পথভ্রষ্ট করেছ। ওয়াকাল আউলিয়াহুম মিনাল ইনস, মানুষের মধ্যে তাদের যারা আউলিয়া, আউলিয়া শব্দের অর্থ আমরা জেনেছি গতদিন, ওয়ালি শব্দের বহুবচন, বন্ধু, সঙ্গী, সাহায্যকারী, তাহলে বোঝাচ্ছে মানুষের মধ্যে জিনদের আউলিয়া আছে, এক দল আছে যারা জিনদের সঙ্গী। ওয়াকাল আউলিয়াহুম মিনাল ইনস, মানুষের মধ্যে জিনদের সঙ্গীরা বলবে রব্বানা ইসতামতা বা'দুনা বিবা'দ, হে আমাদের রব, আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছি পৃথিবীর জীবনে, আমরা একে অপরের সাহায্যকারী ছিলাম, আমাদের মধ্যে একটা লেনদেন ছিল, একে অপরের দ্বারা উপকৃত হয়েছি। ওয়াবালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, এবং আমরা সেই সময়ে উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই সময়ে আমরা উপনীত হয়েছি। ক্বাল আন-নারু মাসওয়াকুম, এরপর তাদেরকে বলা হবে এখন জাহান্নাম হচ্ছে তোমাদের আবাস। এই আয়াতের মধ্যে এই লেনদেনের বিষয়টি তুলে ধরা হয়েছে যে পৃথিবীর একদল মানুষ জিনদের দ্বারা উপকৃত হচ্ছে, তারা জিনদেরকে ইবাদত এবং আনুগত্য দিচ্ছে, এর বিনিময়ে জিনেরা তাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিচ্ছে। আর এই জন্য আমাদের এই তাওহীদের আলোচনার মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে এসেছি এবং আলেমগণ এই বিষয়গুলো তাওহীদের মধ্যে আলোচনা করে। এই জন্য কারো মনে প্রশ্ন থাকতে পারে যে জাদুর সাথে তাওহীদের সম্পর্ক কি? সম্পর্ক এটাই যে শিরক এবং কুফর ছাড়া, ইমান বিসর্জন দেওয়া ছাড়া জাদুবিদ্যা অর্জন করা যায় না। অনেক সময় একজন জাদুকর, সে হয়তো নামাজও পড়তে পারে, সে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এমনও হতে পারে, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে জাদুবিদ্যা অর্জনের প্রথম শর্ত হচ্ছে ইমান বিসর্জন দিতে হবে, জিনদের ইবাদত করতে হবে, শিরক এবং কুফরি কাজ করতে হবে। আর এই জন্য তাওহীদের আলোচনার মধ্যে এগুলো এসেছে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রেও তাওহীদ বিরোধী বিষয় আছে, ভাগ্য গণনার ক্ষেত্রেও তাওহীদ বিরোধী বিষয় আছে। মূলত এগুলোর মধ্যে তাওহীদের যতগুলো শ্রেণী আমরা আলোচনা করেছি সেই সব শ্রেণীর বিরোধী বিষয় এর মধ্যে আছে। যেমন তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা ওয়া সিফাত। রুবুবিয়ার ক্ষেত্রে তাওহীদ, যার সংজ্ঞা হচ্ছে কি রুবুবিয়ার ক্ষেত্রে তাওহীদ, এটার সংজ্ঞা কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, এটা আপনি, এটা অনুবাদ হয়েছে আল্লাহর লর্ডশিপ। রুবুবিয়া হচ্ছে লর্ডশিপ। রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদটা কি জিনিস? হ্যাঁ, আল্লাহ পাকের কর্মের ক্ষেত্রে তাকে একক একক বলে বিশ্বাস করা, এটা হচ্ছে রুবুবিয়ার ক্ষেত্রে তাওহীদ। আল্লাহ পাকের সকল কর্মের ক্ষেত্রে তাকে একক বলে স্বীকার করা, এই কর্মের মধ্যে আছে সৃষ্টি, রিজিক দেওয়া, নিয়ন্ত্রণ করা, জীবন এবং মৃত্যু দান করা, কাউকে সম্মানিত করা, কাউকে লাঞ্ছিত করা, এগুলো আল্লাহ পাকের কর্ম। এগুলোর ক্ষেত্রে তাকে একক বলে জানা, এক বলে জানা এবং বিশ্বাস করা, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদ। ইবাদতের ক্ষেত্রে তাওহীদ হচ্ছে মানুষের কাজের ক্ষেত্রে আল্লাহকে এককভাবে বাছাই করা, মানুষের ইবাদতের লক্ষ্যবস্তু হিসেবে একমাত্র আল্লাহকে বাছাই করা, এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। আর দ্বিতীয়, তৃতীয় তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ পাকের সুন্দরতম নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তিনি একক বলে তাকে বিশ্বাস করা এবং তার অনুরূপ কিছু নাই এটা বিশ্বাস করা, এটা হচ্ছে আসমা এবং সিফাতের ক্ষেত্রে তাওহীদ। খুব সংক্ষেপে এই জাদুটোনা অথবা অ্যাস্ট্রোলজি অথবা ফরচুন টেলিং এর মধ্যে এই তিনটার সাথেই সংঘর্ষ আছে। যেমন আমরা দেখলাম যে জাদুটোনা অর্জন করতে গিয়ে জিনদের ইবাদত করতে হয়, ফলে এখানে তাওহীদুল ইবাদা বিনষ্ট হচ্ছে। অ্যাস্ট্রোলজির মধ্যে ধারণা করা হয় যে গ্রহ নক্ষত্র এই মহাবিশ্বের কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে, এক্ষেত্রে রুবুবিয়াতের মধ্যে শিরক হচ্ছে। আবার এগুলো ব্যবহার করে মানুষ ভবিষ্যৎবাণী করে থাকে, যখন ভবিষ্যৎবাণী কেউ করে ভবিষ্যতের জ্ঞান দাবি করে, এটা হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান, গাইবের জ্ঞান, এটা আল্লাহ পাকের একচ্ছত্র একক বৈশিষ্ট্য যে তিনি গাইবের জ্ঞানের অধিকারী, আলিমুল গাইব। এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে তার সাথে শরীক করা হয়। তাহলে দেখা যাচ্ছে এগুলোর মধ্যে তাওহীদের সবগুলো শ্রেণী বিনষ্টকারী বিষয় আছে, আর এই জন্য তাওহীদের আলোচনায় এটা নিয়ে আসাটা জরুরি। যাই হোক, তাহলে জাদুবিদ্যার ক্ষেত্রে বিধান হচ্ছে জাদুবিদ্যা কুফর, অবিশ্বাস, ইসলাম বিনষ্টকারী, ইমান বিনষ্টকারী বিষয়ের মধ্যে আপনারা পাবেন সেখানে রয়েছে জাদু চর্চা করা, ইমান বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী বিষয়। জাদুটোনার প্রভাব সত্যি আছে কিনা এটা একটা প্রশ্ন আসতে পারে, যে জাদু কি আসলেই মানুষের কোনো ক্ষতি করতে পারে নাকি এটা শুধুই আপনার সাইকোলজিক্যাল কোনো ব্যাপার, এটা একটা প্রশ্ন হতে পারে। এর উত্তর হচ্ছে যে জাদুটোনার প্রভাব সত্য, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল কোরআন এর সত্যতা স্বীকার করেছে, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাদু করা হয়েছিল, এবং আপনারা জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করা হলে এই জাদুর প্রভাব থেকে তাকে মুক্ত করা হয় সূরা আল ফালাক এবং সূরা আন-নাস ব্যবহারের মাধ্যমে, আল কোরআন ব্যবহারের মাধ্যমে জাদুর প্রভাব থেকে তাকে মুক্ত করা হয়েছিল। অতএব জাদু সত্য। আমরা ফিরআউনের জাদুকরদের কথা জানি, আল কোরআনের একাধিক স্থানে বিবরণ এসেছে ফিরআউনের জাদুকর, ফিরআউনের জাদুকররা কি ধরনের জাদু করছিল। তারা তারা কি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত? না, তারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত, এটাই সঠিক। যাই হোক, জাদুর অস্তিত্ব তাহলে স্বীকৃত এবং জাদুর প্রভাব সত্য। জাদুর কারণে মানুষের শারীরিক সমস্যা হতে পারে, মানসিক বিকৃতি হতে পারে, মানুষ ভুল দেখতে পারে অথবা ভুল শুনতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হতে পারে, আবার অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মিলও হতে পারে জাদুর সাহায্যে। আপনারা পেপারের মধ্যে অ্যাড দেখবেন যে স্বামী স্ত্রীর মনের মিল করার অনেক রকম ব্যবস্থা আছে। তো এই বিষয়গুলো জাদুর দ্বারা অর্জন করা যায়, এটা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত। এবং প্রশ্ন আসতে পারে এটার কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুর অস্তিত্ব কেন রাখলেন পৃথিবীতে? এটা একটা প্রশ্ন আসতে পারে যে জাদুটো না এ ধরনের একটা ধ্বংসাত্মক বিষয় যার দ্বারা মানুষ মানুষের ক্ষতি করতে পারে, এই ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে, পরিবারে ভাঙন ধরতে পারে, এরকম একটা ক্ষতিকর বিষয় সমাজের মধ্যে যে আছে, এই অনুমতি আল্লাহ পাক কেন দিলেন, এর উত্তরটা সহজ। উত্তর হচ্ছে যে যে কোনো ক্ষতিকর বিষয়, রোগবালাই অথবা যে কোনো ধরনের মুসিবা, যে কোনো ধরনের মুসিবত বিপদ, এগুলো আল্লাহ পাক রেখেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। জাদুও এ থেকে ব্যতিক্রম নয়, জাদুটো না এর অন্তর্ভুক্ত, এর উদ্দেশ্য মানুষকে পরীক্ষা করা। একদল মানুষের জন্য পরীক্ষা হচ্ছে যে তারা এই জাদুটোনা শিক্ষা করার জন্য তাদের ইমানকে বিসর্জন দেয় কিনা, যেটা মানুষ দিচ্ছে এই জাদুটোনা চর্চা করে তারা সামান্য কিছু দুনিয়াবী ফায়দার জন্য তাদের ইমান বিক্রি করে দিয়ে তারা কুফর এবং শিরকে লিপ্ত হচ্ছে, তাদের জন্য এটা পরীক্ষা। আর যাকে জাদু করা হয়, যে জাদুর দ্বারা আক্রান্ত হয়, তার জন্য পরীক্ষা হচ্ছে সে এখন কি করে, সে কি ধৈর্য ধারণ করে। সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তওয়াক্কুল রেখে ইসলাম সম্মত চিকিৎসা সে গ্রহণ করে, কোরআন এবং হাদিসের দ্বারা সে চিকিৎসা করে, তাহলে সে সফল হলো, পরীক্ষায় উত্তীর্ণ হলো। আর যদি সে অস্থির হয়ে সে উল্টা সেও জাদুর আশ্রয় নেয়, অথবা সে তাবিজ নিতে যায়, কোনো পীর সাহেবের দরবারে যায়, অথবা জিনের সাহায্যে চিকিৎসা করতে চায়, তাহলে সেও ধৈর্য হারিয়ে পরীক্ষায় ব্যর্থ হয়ে নিষিদ্ধ বিষয়ে লিপ্ত হয়ে গেল। অতএব এই জাদুর উদ্দেশ্য মানুষকে পরীক্ষা করা। মুমিন হিসেবে আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। একজন ইমানদার সাধারণত এই সমস্ত বিষয়ের দ্বারা সে প্রভাবিত হবে না। একজন মুমিন যার আল্লাহর উপর তওয়াক্কুল আছে, ইমান আছে, সে দিন রাত যে সমস্ত জিকির তাকে শেখানো হয়েছে সেগুলো সে পাঠ করে, কোরআন তিলাওয়াত করে, এরকম যার আচরণ, তার কাছে শয়তান জিন তার কাছে ঘেঁষবে না, অথবা এই সমস্ত বিষয়ের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে না। তারপরেও কখনো হতে পারে, যেমন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাদুতে আক্রান্ত হয়েছেন, এটা সম্ভব অসম্ভব নয়। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুতে আক্রান্ত হওয়ার মধ্যে হিকমত আছে, আমাদের জন্য এটা শিক্ষা যে জাদুতে আক্রান্ত হলে কি করতে হবে, এর চিকিৎসা হবে কিসের দ্বারা, কোরআনের দ্বারা, হাদিসের দোয়া থাকলে সেই দোয়ার দ্বারা, অথবা বৈধ কোনো দোয়ার দ্বারা। জাদু যে কুফর এই বিষয়টি আল কোরআনের দ্বারা প্রমাণিত। আল কোরআনের সূরা বাকারায় 102 এবং 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলেছেন যে তারা যে জাদু শিক্ষা করেছে এবং জাদু চর্চা করেছে এই বিষয়টিকে তিরস্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় দুটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলোতে, এই দুটি আয়াতে জাদু কুফর হওয়ার পক্ষে পাঁচটি দলিল আছে। দুটি আয়াতের মধ্যে পাঁচটি এমন কথা আছে যা থেকে প্রমাণ করা যায় জাদু হচ্ছে কুফর। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, তারা অনুসরণ করেছে এমন বিষয় যা সুলাইমানের শাসনামলে শয়তানরা তিলাওয়াত করত, শয়তানরা পাঠ করত। শয়তান বলতে শয়তান জিনেরা, এখানে জাদুর কথা বলা হচ্ছে। অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের শাসনামলে যে শয়তানরা তাদের মানুষের মধ্যে তাদের সঙ্গী জাদুকরদেরকে যে জাদুগুলো শিক্ষা দিত, ইহুদিরা সেগুলো শিক্ষা করেছে এবং সেগুলো ব্যবহার করেছে, ইহুদিদের কথা বলা হচ্ছে। এরপর আল্লাহ পাক বলেছেন, ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি। অর্থাৎ এই ইহুদিরা তারা দাবি করতো যে এই বিদ্যা আমরা পেয়েছি সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে, এটা সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ পাক যে জ্ঞান দান করেছেন সেই সুলাইমান আলাইহিসসালামের জ্ঞানের একটা অংশ এই জাদুবিদ্যা। তাদের এই অপবাদ আল্লাহ পাক খণ্ডন করে বললেন, ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি। এর দ্বারা কি বোঝা গেল, তার মানে জাদুবিদ্যা জাদু চর্চা করা কুফর, আর সুলাইমান এই কুফরিতে লিপ্ত ছিল না। ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কিন্তু এখানে কুফরি করেছে শয়তানরা, এই শয়তান জিনেরা। ইউআল্লিমুনা নাসা সিহরা, মানুষকে জাদু শেখানোর মাধ্যমে এই শয়তান জিনেরা কুফরি করেছে। এই আয়াত থেকে কি বোঝা গেল, জাদু শেখানো কুফর। কারণ আল্লাহ পাক বলেছেন, এই শয়তানেরা শয়তান জিনেরা তারা মানুষকে জাদু শেখানোর মাধ্যমে কুফর করেছে, তাহলে জাদু শিক্ষা দেওয়া কুফর। তাহলে দুটা দলিল পেলাম, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। এই ইহুদিরা আরো অনুসরণ করেছে বাবিল নামক স্থানে হারুত এবং মারুত ফেরেশতার উপর যা নাজিল করা হয়েছিল সেই বিষয়ের। এর পেছনে ঘটনা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চলের মানুষকে পরীক্ষা করার জন্য দুজন ফেরেশতা পাঠিয়েছেন, হারুত এবং মারুত তাদের নাম, এবং তাদের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে জাদু শিখিয়েছেন পরীক্ষা হিসেবে। এই দুজন ফেরেশতার কাজ ছিল তারা মানুষকে জাদু শেখাবে, কিন্তু শুরুতে তারা ওয়ার্নিং দিবে যে তুমি যদি জাদু শেখো তুমি শিখতে পারো, আমরা তোমাদেরকে শেখাবো, কিন্তু এর মানে হচ্ছে যে এর দ্বারা তুমি কুফরিতে লিপ্ত হবে। তারা মানুষকে শিখাতো এ কথা বলে যে আমরা হচ্ছে ফিতনা, মানে পরীক্ষা, তোমাদের জন্য আমরা পরীক্ষা, সুতরাং তুমি জাদু শিখে কুফরিতে লিপ্ত হও না, ফালা তাকফুর, তুমি কুফর করো না জাদু শেখার মাধ্যমে। এতটুকু আসার পর বুঝতে পারলাম যে জাদু শেখা কুফর। তাহলে আগের অংশে পেলাম যে জাদু শেখানো কুফর, এই অংশে পাওয়া গেল জাদু শিক্ষা করাও কুফর। এরপরে আয়াতে বলা হচ্ছে যে ফায়াতাআলামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, তারা যে জাদুটা অর্জন করতো, যে জাদুটা শিখতো, সেটার কাজ কি স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। এটা যুগে যুগে আপনার জাদুকরদের প্রিয় বিষয়, মনের মিল ঘটানো আর মনের অমিল ঘটানো, আর এটা দিয়ে ব্যবসাও করা যায় ভালো, এটা ব্যবসার জন্য একটা ভালো সাবজেক্ট। এবং দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মানুষ তদবির করতে যাচ্ছে, এ তদবির আর কিছুই না, জাদু, জাদুটা না, তাবিজ আনছে, তাবিজের মধ্যে যে কাগজগুলো থাকে সেখানে যেগুলো লেখা থাকে সেগুলো কিন্তু শয়তানি মন্ত্র, এগুলো মানুষ অনেক সময় জানে না। মানুষ মনে করছে যে তাকে কোরআন হাদিস লিখে দিচ্ছে কাগজের মধ্যে, কিন্তু সেখানে বিভিন্ন নকশা থাকতে পারে, বিভিন্ন নকশা সিম্বল এগুলো থাকে, দুর্বোধ্য বিষয় থাকে, এগুলো আসলে শয়তানি মন্ত্র, শয়তানি কথাবার্তা। এরপর আল্লাহ পাক বলেছেন ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, যে তারা মানুষকে ক্ষতি করতে পারতো শুধুমাত্র আল্লাহর অনুমতিক্রমে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন যে জাদুর দ্বারা ক্ষতি ততটুকু হবে যতটুকু আল্লাহ অনুমতি দেবেন, আসলে ভয়ের কোনো কারণ নেই, মুমিনরা ভয় পাবে না যে আমাকে জাদু করে কেউ ক্ষতি করে ফেলবে, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ পাক অনুমতি দিলে এটা কার্যকর হবে, নতুবা এটা কখনো কার্যকর হবে না। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ। এরপর আল্লাহ জাদুকরদের কথা বলছেন যে তারা এমন কিছু শিখলো, যারা জাদু শিক্ষা করলো, যেটা তাদের ক্ষতি করে, তাদের কোনো উপকারে আসে না, জাদুর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো উপকার নেই। এই জন্য জাদুর প্রভাব ছড়ানোর জন্য জাদু করাও নিষেধ। কাউকে জাদু করা হয়েছে, সে এই জাদুর প্রভাব মুক্ত করার জন্য পাল্টা কোনো জাদুর আশ্রয় নেবে না, এটাকে নুসরা বলা হয় আরবিতে, নুসরা একটা শব্দ আছে, যে জাদু প্রভাব কাটানোর জন্য জাদু ব্যবহার করা এটাও নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলেছেন হুয়া মিন আমালি শয়তান, এটাও শয়তানি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, এর মধ্যে কোনো কল্যাণ নেই, জাদুর মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াতাআল্লামুনা মা ইয়াদুরুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা যা শিখতো সেটা তাদের জন্য ক্ষতিকর, তাদের মধ্যে এর কোনো কল্যাণ নেই এর মধ্যে। এরপর কি وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ, তারা জানতো যে যে এটা ক্রয় করবে, এই জাদু ক্রয় করবে কিসের বিনিময়ে, জাদু যে ক্রয় করলো তারা কিসের বিনিময়ে ক্রয় করলো, ঈমান আকীদা, ঈমান আকীদা বিসর্জন দিয়ে তারা জাদু ক্রয় করলো। ওয়ালাকাদ আলিমু, তারা জানতো যে এটা যে ক্রয় করবে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার জন্য কোনো অংশ নেই, আখিরাতে তার জন্য কোনো অংশ নেই, তার মানে তার অবস্থা কি, হ্যাঁ জাহান্নাম তো বটেই, তার অবস্থা হচ্ছে সে কাফির। এটা হচ্ছে চতুর্থ প্রমাণ, জাদু কুফরি হওয়ার চতুর্থ প্রমাণ, কারণ আখিরাতে কোনো অংশ নেই একমাত্র কার, অবিশ্বাসী। যে যদি সে মুসলিম থাকতো তাহলে শাস্তি ভোগের পরেও আখিরাতে তার একটা অংশ থাকতো অবশ্যই, কিন্তু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নেই, এর দ্বারা প্রমাণিত হয়, আবারও প্রমাণিত হচ্ছে জাদু কুফর, সে ঈমান থেকে বের হয়ে গিয়েছে, সে অবিশ্বাসী মুশরিক এবং কাফির। ওয়ালাবিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, তারা তাদের নিজেদেরকে বিক্রি করে দিয়েছে যে বিষয়ের বিনিময়ে, সেটা যে কতই নিকৃষ্ট তারা যদি জানতো। এই জাদুকরেরা আসলে কি ধরনের জীবনযাপন করে, নিকৃষ্ট জীবনযাপন করে। শুধু জাদুকর নয়, এটা আপনারা সুন্দর হবে যদি কেউ এটা একটা কিছু লিখতে পারেন এই বিষয়ের উপর, যদি আপনারা অথবা কেউ যদি এটা লিখত যে যারা ইসলাম ছাড়া অন্য বিভিন্ন পথ বেছে নিয়েছে তারা কি ধরনের জীবনযাপন করছে। অনেক সময় জ্ঞানের স্বল্পতার কারণে মনে হতে পারে যে ধর্মের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যে জীবন মানুষ যাপন করে সেটা খুব আরামের, আনন্দের জীবন, সুখের জীবন, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পথগুলো, যতগুলো পথ আছে ধর্মবাদ দিয়ে, যত রকমের পথ আছে, অন্য কোন ধর্ম অথবা অন্য কোন দর্শন অথবা এই সমস্ত জাদুটোনা এবং ভণ্ডামি প্রতারণা অথবা আপনার বস্তুবাদী জড়বাদী জীবন, এই এক একটা জীবনের এবং একটা লাইফস্টাইলের মধ্যে এই জীবনযাপনের পথগুলো যে কত দুর্বিষহ প্রত্যেকটাই, এটার উপর লেখা লেখা তৈরি করা যেতে পারে, বাস্তব উদাহরণ দিয়ে মানুষের সামনে তুলে ধরা যেতে পারে। তো আসলে এই জাদুটোনা যারা চর্চা করলো তারা কতটুকু অর্জন করে, খুব সামান্য। এর বিনিময়ে তারা যে জীবনযাপন করে এটা অত্যন্ত নিকৃষ্ট, এবং তাদের এই জিনদেরকে সন্তুষ্ট করতে গিয়ে তাদের যা কিছু করতে হয় এগুলোর বিস্তারিত বিবরণ যদি আপনারা পড়েন অবাক হবেন। এগুলো স্বাভাবিকভাবে আমাদের জানা নেই, কারণ জাদুকরদের সাথে আর কে আমরা মিশতে চাইবো, স্বাভাবিক আমাদের তাদের সাথে মিশারও কথা না, তাদের সাথে আমাদের পরিচয় নেই যে কি করো তোমরা এটা আমাদেরকে বলো, আর নিশ্চয়ই তারা এটা বলবেও না। এগুলো গোপন বিদ্যা, এগুলো হচ্ছে সব আন্ডারগ্রাউন্ড, এগুলো প্রকাশে পাওয়া যায় না। বাতিন, হ্যাঁ, এগুলো অপ্রকাশ্য, এগুলো বিশেষ বিশেষ মহলের কাছে পাওয়া যায়, কিছু জ্ঞান আছে যেগুলো সবখানে পাওয়া যায় না। জাদুবিদ্যাও সেরকম, কিন্তু তারা অত্যন্ত নিকৃষ্ট সব কাজ করে, নিকৃষ্ট জীবনযাপন করে। আচ্ছা, এরপরে পরের আয়াতে বলা হচ্ছে কয়টা প্রমাণ পেয়েছি জাদু কুফর হওয়ার সপক্ষে, চারটি প্রমাণ এ পর্যন্ত এই আয়াতের মধ্যে, একটা আয়াতের মধ্যে। পরের আয়াতে আরেকটা প্রমাণ আছে, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খাইর, তারা যদি এই জাদু চর্চা না করে, তারা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত আল্লাহর কাছে তাদের প্রতিদান উত্তম হতো। তার মানে কি বোঝা গেল, তাদের ঈমান ছিল না। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু, তারা যদি ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত তাদের প্রতিদান উত্তম হতো। তার মানে বোঝা গেল যে তাদের ঈমান এবং তাকওয়া ছিল না, অর্থাৎ তারা ছিল কাফির, অবিশ্বাসী। যাই হোক, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে জাদু স্পষ্টত কুফর এবং শিরক। কোরআনের আয়াত থেকে যেমন আমরা বুঝতে পারলাম, তেমনি আমরা যুক্তির আলোকেও বিষয়টা তুলে ধরলাম যে বাস্তবতাটা কি, কেন এটাকে শিরক এবং কুফর বলা হচ্ছে। কেননা জিনদের ইবাদত ছাড়া, জিনদের নির্দেশে শিরকি এবং কুফরি কাজ ছাড়া জাদুবিদ্যা অর্জনের কোনো উপায় নেই। এই জাদুকরের শাস্তি, জাদুকরের শাস্তি কি, মৃত্যুদণ্ড। এবং এটা জামহুরের মত, বেশিরভাগ আলেমের এটাই মত, সাহাবিদের থেকে এই মত বর্ণনা আছে। তাদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া যুক্তিসঙ্গত দুই দিক থেকে, একদিকে তারা কুফরিতে লিপ্ত হয়েছে, মুরতাদ, তারা যদি মূলে মুসলিম হয়ে থাকে তাহলে তারা এখন অমুসলিম হয়ে গিয়েছে, আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। আরেক দিক থেকে হচ্ছে তারা বিপর্যয় সৃষ্টিকারী, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, মুসলিমদের সমাজে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, আর কোরআন মতে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অতএব ফাসাদের জন্য তাদের মতো বিপর্যয় সৃষ্টিকারী আর আছে কি, নাই। তারা পরিবার ভেঙে দিচ্ছে, মানুষের ঈমান নষ্ট করছে, মানুষের টাকা পয়সা অন্যায়ভাবে হাতিয়ে নিচ্ছে, সমস্ত ভণ্ডামি প্রতারণার মূল হচ্ছে এই সমস্ত লোকেরা। অতএব এ অনেক বড় বিপর্যয় সৃষ্টিকারী, এই দিক থেকেও তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়াটা যুক্তিসঙ্গত। এবং জাদুকরের ক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় তাকে বলা হবে না যে তুমি তওবা করো, তওবা করলে তুমি ক্ষমা পেয়ে যাবে, এটা তাকে বলা হবে না। সে তওবা করলেও তাকে ক্ষমা করা হবে না, কেননা জাদুকরের সমস্ত কার্যক্রম মিথ্যা এবং ভণ্ডামির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই নয় কি? জাদুকরের সমস্ত কাজকর্মের মূলে আছে প্রতারণা, অতএব সে এক সেকেন্ডের মধ্যে স্বীকার করবে যে আমি তওবা করলাম, ঠিক কিনা। তাকে যদি বলা হয় তুমি তওবা করো, তাহলে তুমি মৃত্যুদণ্ড থেকে রেহাই পাবে, সে সাথে সাথে বলবে আমি তওবা করলাম। সে যদি জাদুকরই হয়ে থাকে, তওবা করতে তার কি আসে যায়, মুখে কথা বলতে তার কিছু আসে যায় না। অতএব সে যদি বলে ও মৃত্যুর মুহূর্তে যে আমি তওবা করলাম আর জাদুবিদ্যা আমি চর্চা করব না, ধরা পড়ে গিয়েছে, ধরা পড়ার পর সে মৃত্যুদণ্ডের ভয়ে, মৃত্যুদণ্ডের সম্মুখীন হয়ে কথা বললো, তারপরেও তার উপর মৃত্যুদণ্ড কার্যকর হবে, তবে তবে সে যদি অন্তর থেকে তওবা করে থাকে, করতে পারে না, অন্তর থেকে যদি করে থাকে তাহলে কি হবে, আখেরাতে তার উপকার হবে, মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড কার্যকর হবে, কিন্তু আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দিবেন। সে যদি মন থেকে তওবা করে থাকে আল্লাহ পাক তাকে মাফ করবেন, কিন্তু মৃত্যুদণ্ড রহিত হবে না। এরপর বাকি রইল আপনার জাদু বলতে আমরা যে হাত সাফাই ভেলকিবাজি যেগুলো আছে চোখকে ফাঁকি দিয়ে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন রকমের জাদু করা যায়, এই জাদুর সম্পর্কে বিধান কি? এগুলো শিরক এবং কুফর নাও হতে পারে, এগুলোর মধ্যে যদি কোনো শিরকি এবং কুফরি কথা বা কাজ না থাকে, জিনদের ব্যবহার না থাকে, শুধুমাত্র হাত সাফাই হয়, তাহলে সেটা শিরক বা কুফর নয়, কিন্তু এটাও নিষিদ্ধ, এটাও নিষিদ্ধ। কেননা এর মধ্যে কখনো জিনের ব্যবহার থাকতে পারে, এটা আমাদের পক্ষে জানার উপায় নেই। ডেভিড কপারফিল্ড যখন আকাশে ওড়ে, আমরা গতদিন বলেছি ডেভিড কপারফিল্ড আকাশে ওড়ার সময় সে যে জিনের সাহায্যে ওড়ে না, এর কোনো নিশ্চয়তা আছে, আছে নাকি আপনাদের কাছে? এটা বোঝার কোন উপায় আছে? হতে পারে সে জিনদের সহায়তায় উঠছে। অতএব এই ধরনের ম্যাজিক গুলো সে ব্ল্যাক ম্যাজিকের রাস্তা। এছাড়া এগুলো মানুষের ইমান আকিদার পক্ষে ক্ষতিকর। একজন দুর্বল ইমানের মানুষ জাদু দেখে, কারো জাদু দেখে খুব মনে করে বসতে পারে যে এই লোকটা অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী, এই লোকটার বিশেষ ক্ষমতা আছে, এই ধরনের ধ্যান ধারণা তার সম্পর্কে তৈরি হতে পারে। অতএব এই জাদু শিরক এবং কুফর থেকে মুক্ত হলেও সেটা ইমান এবং আকিদার পক্ষে ঝুঁকি, এটা ব্ল্যাক ম্যাজিক এবং অন্যান্য জাদুর পথ খুলে দেবে, এবং এটা আসলে নিশ্চিত হওয়ার উপায় নেই যে এগুলোর মধ্যে জিনের কোনো ব্যবহার হচ্ছে না। অতএব এই জাদু যেটা ব্ল্যাক ম্যাজিক নয়, হাত সাফাই ভেলকিবাজির জাদু, এগুলো নিষিদ্ধ, হারাম। এরপর আসা যাক অ্যাস্ট্রোলজি এবং ভাগ্য গণনার আলোচনায়। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি এবং ভাগ্য গণনা, আরেকটা আছে অ্যাস্ট্রোনমি, একটা কিন্তু আছে। অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমির মধ্যে পার্থক্য আছে। অ্যাস্ট্রোনমি আসলে বিজ্ঞানের একটা শাখা, মহাকাশ বিজ্ঞান, এটা বৈধ, এটা অধ্যয়ন করা বৈধ, সমস্যা নেই। কিন্তু অ্যাস্ট্রোলজি ভিন্ন। অ্যাস্ট্রোলজির মূলে আছে গ্রহ নক্ষত্রকে কোন ক্ষমতার অধিকারী মনে করা, গ্রহ এবং নক্ষত্রের কোনো অংশ আছে সৃষ্টিতে এরকম ধারণা করা, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির মূল। এটা সায়েন্স নয় অ্যাস্ট্রোলজি, এটা সায়েন্স নয়, বিজ্ঞান নয়, অ্যাস্ট্রোনমি বিজ্ঞান। তো অ্যাস্ট্রোলজি এবং ভাগ্য গণনা আলোচনা করতে গিয়ে শুরুতে বলতে হয় যে গাইবের জ্ঞান একমাত্র আল্লাহ পাকের একচ্ছত্র অধিকার, এটা কোরআনের দ্বারা খুব স্পষ্ট। قل لا يعلم من في السماوات والارض الغيب الا الله, বলুন হে নবী, আকাশ এবং পৃথিবীতে যারা আছে তারা কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া গায়েবের জ্ঞান কারো নেই। وعندهم مفاتيح الغيب, অন্য আয়াতে বলা হয়েছে গায়েবের ভান্ডার, অদৃশ্যের ভান্ডার আল্লাহর হাতে, আল্লাহর কাছে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক ঘোষণা দেওয়াচ্ছেন, قل لا اقول لكم عندي خزائن الله, বলুন হে নবী, মানুষকে জানিয়ে দিন যে আমি একথা বলছি না যে আমার কাছে আল্লাহ পাকের ভান্ডার সমূহ আছে। ওয়ালা আলামুল গায়ব, আমি গায়ব জানি না। আল্লাহ রাসূল স্পষ্ট তো ঘোষণা দিচ্ছেন আল কোরআনের মধ্যে, আল্লাহ পাক তার রাসূলকে বলতে বলছেন লা আলামুল গায়ব, আমি গায়ব জানি না। অন্য আয়াতে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে বলুন ওয়ালা কুনতু ওয়ালা কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসানিয়া সু, বলুন যে আমি যদি গায়ব জানতাম অনেক কল্যাণ অর্জন করতাম, অনেক কল্যাণ লাভ করতাম, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করত না, সমস্ত ক্ষতি থেকে বেঁচে যেতাম, আমাকে মানুষ জাদুও করতে পারতো না, যুদ্ধে আমাকে আহত করতে পারতো না, তোমরা আমাকে উপহাস করতে পারতে না, তোমরা আমাকে কোনো ক্ষতি করতে পারতে না, আমি বেঁচে যেতে পারতাম। স্পষ্ট তো আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমি গায়েব জানি না, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কোনো মানুষের গায়েব জানা নেই, কোনো জিন কোনো ফেরেশতা কারোই গায়েব জানা নেই, গায়েবের জ্ঞান নেই, এটা একটা মূলনীতি। সুতরাং গায়েবের জ্ঞান যদি কেউ দাবি করে তাহলে এটা স্পষ্টত কুফর, অবিশ্বাস। যে গায়েবের জ্ঞান দাবি করলো, যে দাবি করলো যে আগামীকাল কি হবে আমি বলতে পারি, অথবা আন্দাজ করতে পারি ভবিষ্যতে কি আছে আমি বলতে পারি, সে কোরআন এবং হাদিসকে অস্বীকার করলো, সুস্পষ্ট কোরআন এবং হাদিসকে সে অস্বীকার করলো। সেটা সে যেভাবেই দাবি করুক, হাত দেখে দাবি করুক, অথবা আমরা আগে আমরা ঢাকা কলেজের সামনে দেখতাম, এখন দেখি না ঢাকা কলেজ, দেখি না এটা ভালো, আলহামদুলিল্লাহ। ঢাকা কলেজের সামনে আপনার টিয়া পাখি নিয়ে বসে থাকতো, এক টাকা দিলে টিয়া পাখি একটা কার্ড তুলবে, সেই কার্ডের মধ্যে আপনার ভাগ্য। এবং শিক্ষিত লোকেরা এগুলো করে কিভাবে এটা আমার বুঝে আসে না। তাহলে মানুষ মানে শিক্ষিত হয়েও কিরকম মূর্খ থাকতে পারে এটার প্রমাণ এগুলো। অনেক শিক্ষিত মানুষ এখানে যায়, তো সে হাত দেখাই হোক আর টিয়া পাখি হোক, অক্টোপাস হোক, কোনো কম্পিউটার প্রোগ্রাম হোক, রাশিফল হোক, যেটার মাধ্যমে কেউ দাবি করবে যে আমি ভবিষ্যৎ বলতে পারি, গায়েব বলতে পারি, সেটা হবে কুফর, এটা কোরআনকে অস্বীকার করা। অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র, এর মূল হচ্ছে নমরুদের জাতি। কোরআনের আলোকে যদি আমরা বলি যে এই নক্ষত্র পূজা, এটার মূলে ছিল নক্ষত্র পূজা এবং নক্ষত্র, তারা গ্রহ নক্ষত্রের ইবাদত করা, এটা নমরুদের জাতির মধ্যে ছিল, যাদের কাছে পাঠানো হয়েছিল কাকে, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এরা নক্ষত্র পূজারই ছিল। আল কোরআন এদেরকে বলা হয়েছে আসসাবিউন, আসসাবিউন, তারা এই নক্ষত্রগুলোর ক্ষমতায় বিশ্বাস করত এবং এগুলোর পূজা করার জন্য পৃথিবীতে মন্দির নির্মাণ করত, গ্রহ নক্ষত্রের পূজা করার জন্য মন্দির তারা নির্মাণ করত, তারা যে মূর্তিগুলোর পূজা করত এটা এই গ্রহ নক্ষত্রের উদ্দেশ্যে, এবং এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক, এটা অত্যন্ত স্পষ্ট। এরপর অ্যাস্ট্রোলজির আরেকটা ব্যবহার হচ্ছে এই গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গতিবিধি থেকে পৃথিবীতে কি ঘটবে সেটা নির্ণয় করার চেষ্টা করা, এটাও ফরচুন টেলিং এর একটা রূপ, ভবিষ্যৎ বাণীর একটা প্রকার হচ্ছে এটা। এবং এটা যদি কেউ দাবি করে, কেউ যদি ভবিষ্যৎ জানার দাবি করে, তাহলে সেটাও গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে কেউ যদি ভবিষ্যৎ জানার দাবি করে সেটাও বড় কুফর। তাহলে গ্রহ নক্ষত্রের সাথে সংশ্লিষ্ট একটা হচ্ছে গ্রহ নক্ষত্রকে স্রষ্টা মনে করা কোনো কিছুর, অথবা স্বাধীন নিয়ন্ত্রণকারী বলে মনে করা আল্লাহর পাশাপাশি, এটা বড় শিরক এবং বড় কুফর। বড় বলতে আমরা কি বুঝাচ্ছি, বড় শিরক মানে যেই শিরক মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়, বড় কুফর যেই কুফর মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়। আর কোনো কাজ যদি শিরক এবং কুফর নামে আখ্যায়িত হয় কিন্তু ইসলামের বাইরে না নেয়, সেটাকে আমরা বলছি ছোট শিরক অথবা ছোট কুফর। এটা পরিভাষা, যেটাকে কোরআন হাদিসে কুফর বলা হয়েছে অথবা শিরক বলা হয়েছে কিন্তু যে সেটা করে সে ইসলামের বাইরে যায় না। যেমন যে আল্লাহ ছাড়া কারো নামে হলফ করলো সে শিরক করলো, হাদিসের মধ্যে আছে। আল্লাহ ছাড়া কারো কসম যদি করে সেটা শিরক, কিন্তু এটা বড় শিরক নয়, কেননা এই কাজ যে করেছে তাকে মুরতাদ হিসেবে গণ্য করা হয়নি, তাকে ধর্মত্যাগী হিসেবে গণ্য করে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তার মানে বোঝা গেল সে ইসলামের ভিতর আছে কিন্তু তার কাজটা শিরক। যাই হোক, গ্রহ নক্ষত্রকে স্বাধীনভাবে কোনো ঘটনার উৎস, স্রষ্টা, নিয়ন্ত্রক মনে করলে সেটা হবে বড় শিরক এবং বড় কুফর। গ্রহ নক্ষত্র থেকে কেউ যদি ভবিষ্যতের জ্ঞান দাবি করে সেটাও হবে বড় কুফর। আরেকটা ক্ষেত্র আছে যেখানে এটা ছোট কুফর হবে, এটা হাদিসের মধ্যে এসেছে, গ্রহ নক্ষত্রের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী বর্ণনা করছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আস-সুবহ বিল হুদাইবিয়াতি ফি ইত্র আস-সামাই কানাত মিনাল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুদাইবিয়ায় অবস্থান করার সময় আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন, রাত্রে বৃষ্টি হওয়ার পর, রাত্রে বৃষ্টিপাত হয়েছে, এরপর ফজরের সালাত তিনি আদায় করলেন। ফালা মানসারাফা আকবালা আলান নাস, নামাজ শেষ করে মানুষের দিকে ঘুরে বসলেন। ফাকাল এবং বললেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তার মানে হাদিসটা কি হাদিস, কি ধরনের হাদিস হবে? হাদিসে কুদসি হবে। হ্যাঁ, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলেছেন, তোমরা কি জানো? তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর রাসূল বললেন, ক্বালা আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, আমার দাসেদের মধ্যে একজন মুমিন হয়েছে, একজন কাফির হয়েছে। فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ, যে বলেছে যে আমাদের এই বৃষ্টি আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমতে আমাদের উপর বৃষ্টি হয়েছে, বৃষ্টি দেওয়া হয়েছে আমাদেরকে, فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ, এই লোকটা আমার প্রতি ঈমানদার, নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। وَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِنَوْعِ كَذَا وَكَذَا, আর যে একথা বললো যে আমরা অমুক নক্ষত্রের বদৌলতে আমাদের বৃষ্টি হয়েছে আজকে, আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, এই লোকটা আমার প্রতি অবিশ্বাসী, নক্ষত্রের প্রতি বিশ্বাসী। সে বলেছে যে নক্ষত্রের বদৌলতে আজকে বৃষ্টি হলো, এই বিষয়টা ছোট কুফরের অন্তর্ভুক্ত। এবং অন্য হাদিসে এই জন্য পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরি জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে চারটি বিষয় থাকবে জাহিলিয়াতের বৈশিষ্ট্য, লা ইয়াতরুকুনাহুন্না, তারা এটা ছাড়বে না। অর্থাৎ উম্মতের মধ্যে কেউ কেউ এই কাজগুলো করবে, তাহলে বোঝা গেল এই কাজগুলো যারা করবে তারা কি মুসলিম। আমার উম্মতের মধ্যে কিছু লোক এই কাজগুলো করবে মানে তারা মুসলিম, কিন্তু তা সত্ত্বেও তারা এই জাহিলিয়াতের আচরণগুলো তারা করবে। আল ফখরু বিল আহসাব, এক নম্বর হচ্ছে বংশের বড়াই করা, আমি চৌধুরী, আমি তালুকদার, আমি অমুক, এগুলো খুব গ্রামদেশে খুব এগুলো বিরাট বিষয়। ওয়াতানু ফিল আনসাব, দ্বিতীয় বিষয়টি হচ্ছে বংশ তুলে গালাগালি করা, কারো বংশ তুলে গালাগালি করা বা দোষারোপ করা। এরপর তিন নম্বর হচ্ছে আল ইস্তিসকা উবিন নুজুম, আল ইস্তিসকা উবিন নুজুমের ব্যাখ্যা হচ্ছে বৃষ্টিপাতকে নক্ষত্রের সাথে সংশ্লিষ্ট করা, যে এই বৃষ্টিপাত হয়েছে নক্ষত্র গ্রহ এগুলোর অবস্থানের বদৌলতে। আর চার নম্বর হচ্ছে আন্নিয়া হাতু, বিলাপ করা। জি বলেন, কোনটা নক্ষত্রের সাথে বৃষ্টিপাতকে সংশ্লিষ্ট করা এবং চার নম্বর বিলাপ করা, এই চারটা বিষয় এই উম্মতের কিছু লোক করবে, তারা এগুলো ছাড়বে না, এগুলো জাহেলিয়াতের বৈশিষ্ট্য। অতএব এর মধ্যে বোঝা গেল যে এই যে বিষয়টা, যে বৃষ্টিপাত অথবা কোনো ঘটনা ঘটার পর সেটাকে যদি কেউ নক্ষত্রের সাথে সংশ্লিষ্ট করে এবং সে আল্লাহর রুবুবিয়াতের স্বীকৃতি দেয়, অর্থাৎ সে বলে যে এই নক্ষত্রটা একটা মাধ্যম, একটা কারণ, একটা সাবাব, আল্লাহ এই নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি দিয়েছেন অথবা আল্লাহ পাকে এই নক্ষত্রের মাধ্যমে আমাদেরকে এই কল্যাণ দিয়েছেন, এ ধরনের কথা সে যদি বলে ঘটনা ঘটে যাওয়ার পরে, তাহলে সেটা কি হবে, জায়েজ হবে? জায়েজ হবে না, আল্লাহই তো, সে বলছে যে আল্লাহই তো দিয়েছেন এটার মাধ্যমে, জায়েজ হবে না, ছোট কুফর, এটা ছোট কুফর এবং ছোট শিরক হবে। যেমন আমরা তাবিজের ক্ষেত্রে দেখেছিলাম, কেউ যদি মনে করে তাবিজ ঝুলালে তাবিজের মাধ্যমে আল্লাহই কল্যাণ দেন আমাকে, তাহলে সেটা ছোট শিরক। সে যদি বলতো যে না আল্লাহ দরকার হয় না, তাবিজ নিজেই আমার কল্যাণ করতে পারে, তাহলে তো সেটা বড় শিরক হয়ে যেত। তো এমনিভাবে এক্ষেত্রেও তাই, যে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি এই নক্ষত্রের মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিলেন, এ কথা বললে সেটা ছোট কুফুরের অন্তর্ভুক্ত হবে। আশা করি বোঝা গেছে। এরপর ভাগ্য গণনা, আলোচনা আমাদের শেষ। ফরচুন টেলিং, যেটা আমরা আগেই বলেছি যে অনেক উপায় উপকরণ আছে ভাগ্য গণনার, আজকে আপনি হাত দেখা আছে, কম্পিউটার প্রোগ্রাম আছে, রাশিফল আছে, টেলিভিশনে অনুষ্ঠান আছে, বইপত্র ম্যাগাজিন আছে, আপনি দেখবেন যে সিগন্যালে গাড়ি দাঁড়ালে, সিএনজি দাঁড়ালে অ্যাস্ট্রোলজির বই বিক্রি করে, অনেকে হয়তো কৌতূহল বশত কেনেন, দেখি তো কি লিখলো, আগ্রহ নিয়ে, কৌতূহল নিয়ে। ইসলাম এই ব্যাপারে অত্যন্ত কঠোর, ইসলামের একটা অন্যতম, ইসলাম শরীয়তের একটা অন্যতম লক্ষ্য বলা যায়, মূল লক্ষ্য হচ্ছে কি, মানুষের ঈমান এবং আকীদাকে প্রোটেক্ট করা। এই জন্য ইসলাম কখনো চায় না যে ইসলামের রাজপথ বাদ দিয়ে মানুষ এই সমস্ত জাদুকর, গণক, এদের গলি ঘুপচির মধ্যে গিয়ে মানুষ পড়ে থাকুক, এটা ইসলাম কখনোই চায় না। এই জন্য ইসলাম এরপরে অত্যন্ত কঠোর যে মানুষ যেন এই সমস্ত ইমান বিরোধী শিরকি কুফরি বিষয়ের ধারে কাছেও না যায়। এই জন্য শুধুমাত্র কোন জ্যোতিষী অথবা গণকের কাছে কিছু জিজ্ঞেস করা, কৌতূহল নিয়ে একটু জানতে চাই, আচ্ছা কি বলে দেখি, বলেন তো আমার সামনে কি আছে, ভবিষ্যতে কি আছে, অথবা কেউ একটু রাশিফল আগ্রহ নিয়ে একটু পড়লো, আছে দেখি তো এই বছরটা কেমন যাবে, কি লিখেছে, অথবা একটা ম্যাগাজিন কিনলো একটু সিগন্যালে, যাচ্ছে দেখি গাড়িতে যেতে যেতে জ্যামের মধ্যে একটু পড়ে দেখি জ্যোতিষীরা কি বলছে। এতটুকু কৌতূহল নিয়ে এগুলো করার শাস্তি হচ্ছে 40 দিনের নামাজ কবুল হবে না। হ্যাঁ, এই জন্য হাদিসের মধ্যে মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, কেউ যদি গণকের কাছে, জ্যোতিষীর কাছে এসে শুধু কিছু জিজ্ঞেস করে, তাকে বিশ্বাস করছে এমন না, শুধু জিজ্ঞেস করলো, তার 40 দিনের নামাজ কবুল হবে না। তার মানে কি, 40 দিন ছুটি, 40 দিনের ছুটি পাওয়া গেল, নামাজ পড়তে হবে না, না এটা অর্থ নয়, নামাজ তাকে পড়তেই হবে, কিন্তু সে সওয়াব পাবে না, 40 দিন সালাতের সওয়াব পাবে না, পড়তে হবে, না পড়লে তো সে গুনাহগার, আরো বড় ক্ষতি হবে তার। অতএব এক্ষেত্রে তার 40 দিনের সওয়াব বাতিল হয়ে যাচ্ছে, সালাতের সওয়াব। এটা হচ্ছে জ্যোতিষীর কাছে যাওয়ার মিনিমাম শাস্তি, মানে কমপক্ষে এতটুকু। আর যদি কেউ তাকে বিশ্বাস করে, মান আতা কাহিনান ওয়া আরাফান ফাসাদাকাহু বিমা ইয়াকুল, যে জ্যোতিষী বা গণকের কাছে এসে সে যা বলছে এটা বিশ্বাস করলো, তাকে সত্য বলে স্বীকার করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সেটাকে সে অস্বীকার করলো, অবিশ্বাস করলো, তাহলে তার কথা বিশ্বাস করা হচ্ছে কুফর। বড় কুফর না ছোট কুফর? কখনো ছোট কুফর হতে পারে? কিভাবে বলছি, জ্যোতিষীর কথা যদি কেউ এমন কোন সংবাদের ব্যাপারে বিশ্বাস করে যেটা আল্লাহ ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয়, এরকম কোন বিষয়ে যদি সে জ্যোতিষীর কথা বিশ্বাস করে, এটা বড় কুফর হবে। কেননা এক্ষেত্রে সে গাইবের জ্ঞানের ব্যাপারে তাকে আল্লাহর সাথে অংশীদার মনে করলো, এটা বড় কুফর হবে, কোনো সন্দেহ নেই। এমন কোন সংবাদের ব্যাপারে যদি বিশ্বাস করে যেটা আল্লাহ ছাড়া কারো কাছে নেই, তাহলে সেটা বড় কুফর। কিন্তু যদি এমন কোন সংবাদের ব্যাপারে বিশ্বাস করে যেটা আল্লাহ ছাড়াও আর কেউ জানতে পারে, যেমন জিনেরা কখনো সংবাদ চুরি করে আনে আকাশ থেকে, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিন্নাল কুহানা কানু ইউহাদ্দিসুনানা বিশাইই ফানাজিদুহু হাক্কা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, তার মনে একটা প্রশ্ন জেগেছে যে আমরা আগে দেখতাম যে জ্যোতিষীরা কিছু কিছু কথা বলতো, এগুলো সত্য ফলে যেত, সত্য হয়ে যায় অনেক সময়, এরা কিছু কথা বলে দেখা যায় যে আসলে হয়ে গেল, এবার পলিটিক্সে এবার ভোটে কে জিতবে বলে দিল, হয়ে গেল, খেলার মধ্যে কে জিতবে বাস্তব হয়ে যায়। আপনারা অনেক আগে খেলা দেখতাম, তো ওই কোন এক ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া শ্রীলঙ্কা সেমিফাইনাল ছিল, ইন্ডিয়ায় খেলা হয়েছিল, ইন্ডিয়া খুব বাজেভাবে হারলো, খেলা আছে আপনাদের? খেলা আছে? ইন্ডিয়া খুব মানে করুণ ভাবে হারলো। ওইটা ওই খেলার শুরুতে জ্যোতিষী আছে না, যে ইন্ডিয়ার একটা জ্যোতিষী আছে, কি নাম লোকটার, বেশ বিখ্যাত লোক, কি ইন্দ্র, কি কি ইন্দ্র দিয়ে কি যার নাম আছে, মানে ইন্ডিয়ার বিখ্যাত জ্যোতিষী, সে খুব ভবিষ্যৎবাণী করেছিল যে আজকে মানে দর্শকেরা মাঠে টেন্ডুলকারের ব্যাটে এবং আমার ক্ষমতায় তারা ভেলকি দেখবে, লোকেরা টেন্ডুলকার একদিকে খেলবে আর আমার কারসাজি তারা দেখবে, জিতবে ইন্ডিয়া, মানে খুব ভালোভাবে জিতবে, খুব করুণ ভাবে হেরেছে ওই খেলা ইন্ডিয়া, মানে খুব বাজেভাবে হেরেছিল। এবং সেখানে এই মানে দর্শক মানে ওই আগেকার দিন তো টমেটো আর পচা ডিম এগুলো মারতো আর কি, তো ইন্ডিয়ার দর্শক তারা টমেটো পচা ডিম মারেনি, ওই পানির বোতল টোতল এগুলি ছোড়াছুড়ি করছে মাঠের মধ্যে, এটা অনেক আগের কথা, হ্যাঁ কবে জানি, যাই হোক যাক, খেলা ক্রিকেট খেলা দেখতে আমি উৎসাহ দিচ্ছি না কিন্তু কাউকে, হ্যাঁ এগুলো অনেক সময় নষ্ট, এগুলো আমিও দেখি না, আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছি, আপনারাও দেখবেন না ইনশাল্লাহ। তো যাক, এখন যে কথা বলছিলাম যে যদি এমন কোন সংবাদের বিষয়ে বিশ্বাস করা হয় যেটা আল্লাহ ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয়, সেটা বড় কুফর। আর এমন যদি কিছু হয় যেটা জিনেরা জানতে পারে অনেক সময়, যেমন জিনেরা চুরি করে, এই যে এই হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন যে জ্যোতিষীরা আমাদেরকে কিছু সংবাদ দিত, দেখা যেত যে এটা সত্য হয়েছে, তখন আল্লাহ রাসূল ব্যাখ্যা করলেন যে তিলকাল কালিমাতুল হাক্কু ইয়াক্তাকু আল-জিন্নিয়্যু ফায়াকযিফুহা ফি উযুনি ওয়ালিহি ওয়া ইযীদু ফিহা মিআতা কাযবা, এই সত্য কথাটা জিন চুরি করে নিয়ে এসে তার যে ওয়ালি আছে, জিনের ওয়ালি, জিনের ওয়ালি হচ্ছে মানুষের মধ্যে জ্যোতিষী বা গণক, তার কানের মধ্যে এই একটা সত্য কথা দিয়ে দেয়, এর সাথে এই জ্যোতিষী আরো একশোটা মিথ্যা কথা মিশিয়ে এটা মানুষকে বলে, এরকম দু একটা কথা তাদের ফলে যায়, এটা জিন চুরি করে নিয়ে আসে ফেরেশতাদের কাছ থেকে। আসমানে কোনো একটা কিছু সমাধান হলে, কোনো সিদ্ধান্ত হলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন সেটা জানান, ফেরেশতারা এটা আলোচনা করে, অন্য হাদিসের মধ্যে এসেছে, সেই আলোচনা থেকে কিছু সংবাদ চুরি করতে চেষ্টা করে জিনেরা, দু একটা সংবাদ চুরি করে নিয়ে আসতে পারে, এগুলো অনেক সময় ফলে যায়। এখন জ্যোতিষীর কাছে যে যাচ্ছে, সে যদি এই কারণে তাকে বিশ্বাস করে যে এই খবরটা জিন চুরি করে নিয়ে এসেছে, সেই খবরটা আমাকে এই জ্যোতিষী দেবে, তার সাথে জ্যোতিষীর বিশেষ সম্পর্ক, জ্যোতিষীকে সে মোটা অঙ্কের টাকা দিয়ে বলল যে এরকম জিনদের চুরি করা দুই একটা খবর আমাদের আমাকে একটু জানাও, এই খবরগুলোতে বিশ্বাস করলো, এক্ষেত্রে এটা ছোট কুফর হবে। তার কারণ হচ্ছে যে আসলে এটা জিনের পক্ষে জানা সম্ভব, এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, দুই একটা সংবাদ জিনের পক্ষে জানা সম্ভব। তেমনি অনেক সময় জিনেরা দুর্গম কোনো স্থানে গিয়ে কোনো একটা কিছু দেখে আসতে পারে যেটা আমার আপনার পক্ষে সম্ভব না, এরকম দুর্গম একটা জিনিস, দুর্গম একটা স্থানে কিছু আছে, এটা অদৃশ্য আমাদের জন্য, গায়েব আমাদের জন্য, এটা অদৃশ্য, কিন্তু জিনের জন্য এটা কি নয়, অদৃশ্য নয়, জিনের পক্ষে সেখানে গমন করা সম্ভব, সেখানে যাওয়া সম্ভব, সেটা দেখে এসে যদি জিন খবর দেয় আর সেটাতে কেউ বিশ্বাস করে, সেটাও কুফর হবে। জ্যোতিষীর কাছে জ্যোতিষীর কথা বিশ্বাস করার কারণে হাদিস অনুযায়ী সেটাও কুফর হবে, কিন্তু যেহেতু এটা জিনের পক্ষে জানা সম্ভব, এই জন্য এটা ছোট কুফুরের ক্যাটাগরিতে পড়বে। আর যদি এমন কোন সংবাদের ব্যাপারে জ্যোতিষীকে বিশ্বাস করা হয় যেটা আল্লাহ ছাড়া কেউ জানা সম্ভব না কারো পক্ষে, তাহলে সেটা বড় কুফর হবে। আল্লাহ তাআলা আলাম। এই কথা বলে আমার মূল আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।